শুধু নামাজি রোজা হজ জাকাত করলে কি পাবে না যাক, সবার আগে ইমান আছে তোমরা জানো না, জেনেও কেন মানো না, সত্য লুকিয়ে কেন মিথ্যা বলো, অপর ভাইয়ের গীবত কেন করো, সত্য লুকিয়ে কেন মিথ্যা বলো, অপর ভাইয়ের গীবত কেন করো, তোমরা দান খয়রাত যতই করো, তোমরা দান খয়রাত যতই করো, জীবনে শান্তি পাবে না, সবার আগে ইমান আছে তোমরা জানো না, জেনেও কেন মানো না, ঝগড়া পাসাদ হিংসা ও ঘৃণা, মুসলিম হয়েও কেন করছো জেনা, ঝগড়া পাসাদ হিংসা ও ঘৃণা, মুসলিম হয়েও কেন করছো জেনা, হাসরের ময়দানেতে ঠুকলে মাথা, হাসরের ময়দানেতে ঠুকলে মাথা, কুল কি নারা পাবে না, সবার আগে ইমান আছে তোমরা জানো না, জেনেও কেন মানো না, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি দর্প করো কেন অহংকারী, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি দর্প করো কেন অহংকারী, জমাও যত দৌলত ঘুরি ঘুরি, জমাও যত দৌলত ঘুরি ঘুরি, কিছুই তো সঙ্গে যাবে না, সবার আগে ইমান আছে তোমরা জানো না, জেনেও কেন মানো না, মদ্দাড়ি সিগারেটের ফুয়ারা তুলে পয়সা আই ব্যয় করো জুয়া খেলে, মদ্দাড়ি সিগারেটের ফুয়ারা তুলে পয়সা আই ব্যয় করো জুয়া খেলে, সিনেমা যাত্রা গান যতই করো, সিনেমা যাত্রা গান যতই করো, জীবনে শান্তি পাবে না, সবার আগে ইমান আছে তোমরা জানো না, জেনেও কেন মানো না, এমডি মেহবুব বলে সবারে রাসূল পাকের দুই চরণ ধরে, এমডি মেহবুব বলে সবারে রাসূল পাকের দুই চরণ ধরে, ক্ষমা চেয়ে নিয়ে খোদার দ্বারে, ক্ষমা চেয়ে নিয়ে খোদার দ্বারে, মুছে ফেলো মনের কালিমা, সবার আগে ইমান আছে তোমরা জানো না, জেনেও কেন মানো না, শুধু নামাজি রোজা হজ জাকাত করলে কি পাবে না যাক, সবার আগে ইমান আছে তোমরা জানো না, জেনেও কেন মানো না, জেনেও কেন মানো না।